নীলম ওয়ালা ছোয়ানা লেলো বাবু ছোয়ানা আরে জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা নীলম ওয়ালা ছোয়ানা আরে লেলো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন রুক্ষ কেন মাথার চুল এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন রুক্ষ কেন মাথার চুল এই তো আছে স্নো পাউডার কসমেটিক আর লিপস্টিক আলতা সিঁদুর আয়না সাবান মা বোনেদের নজরানা নীলম ওয়ালা নীলম ওয়ালা ছোয়ানা আরে লেলো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়নাটিয়া পাখির দল খেলা ঘরের চলি পুতুল দাও না বিয়ে নেই মানা নীলম ওয়ালা নীলম ওয়ালা ছোয়ানা আরে লেলো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই খাতা বেড়ি খুন্তি কড়াই খালা বাসন আর কি চাই ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই খাতা বেড়ি খুন্তি কড়াই খালা বাসন আর কি চাই কাপটি সার চা ছাঁকনি ঘটি বাটি গেলাস নাও ছোয়ানাতে দুনিয়া বেচি আমার দামি অজানা নীলম ওয়ালা নীলম ওয়ালা ছোয়ানা আরে লেলো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা নীলম ওয়ালা ছোয়ানা আরে লেলো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলম ওয়ালা